হাতে আছে এক রাশনি, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে চলে জোনাকি, ফটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশনি, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে চলে জোনাকি, কোটিনীর বুকে মৃদু ছন্দ। ভেবে তো পাইনি আমি কি হলো আমার, লজ্জা প্রহরে কেন খোলে না কদা, আকাশের হাতে আছে এক রাশনি, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে চলে জোনাকি, কোটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশনি, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে চলে জোনাকি, কোটিনীর।